Book 2 89 89 الأمر 1 আজ্ঞাসূচক 1 আজ্ঞাসূচক 1 أنت كسول كثيرا هل لا كنت غير هكذا তুমি কি অলস এত আলসেমি করো না তুমি কি অলস এত আলসেমি করো না انت تنام كثيرا هل لا نمت اقل من هكذا তুমি কতক্ষণ ধরে ঘুমাও এতক্ষণ পর্যন্ত ঘুমিও না তুমি কতক্ষণ ধরে ঘুমাও এতক্ষণ পর্যন্ত ঘুমিও না انت تاتي متاخرا كثيرا هل لا اتيت غير هكذا তুমি কত দেরি করে আসো এত দেরি করে এসো না তুমি কত দেরি করে আসো এত দেরি করে এসো না انت تضحك بصوت عال هل لا تضحك غير هكذا তুমি কি জোরে জোরে হাসো এত জোরে হেসো না তুমি কি জোরে জোরে হাসো এত জোরে হেসো না انك تتكلم بصوت منخفض جدا هل لا تتكلم غير هكذا তুমি কি নরম ভাবে কথা বলো এত নরম ভাবে কথা বলো না তুমি কি নরম ভাবে কথা বলো এত নরম ভাবে কথা বলো না انت تشرب كثيرا جدا هل لا تشرب غير هكذا তুমি খুব বেশি মদ্যপান করো এত বেশি মদ্যপান করো না তুমি খুব বেশি মদ্যপান করো এত বেশি মদ্যপান করো না انت تدخن كثيرا جدا هل لا دخنت غير هكذا তুমি খুব বেশি ধূমপান করো এত বেশি ধূমপান করো না তুমি খুব বেশি ধূমপান করো এত বেশি ধূমপান করো না انك تشتغل كثيرا جدا هل لا اشتغلت غير هكذا তুমি খুব বেশি কাজ করো এত বেশি কাজ করো না তুমি খুব বেশি কাজ করো এত বেশি কাজ করো না انت تسير بسرعه عاليه هل لا سرعت غير هكذا তুমি খুব জোরে গাড়ি চালাও এত জোরে গাড়ি চালিও না তুমি খুব জোরে গাড়ি চালাও এত জোরে গাড়ি চালিও না اصحى يا سيد ميلر উঠে পড়ুন মিস্টার মিলার উঠে পড়ুন মিস্টার মিলার اجلس يا سيد ميلر বসুন মিস্টার মিলার বসুন মিস্টার মিলার ابقى جالسا يا سيد ميلر বসে থাকুন মিস্টার মিলার বসে থাকুন মিস্টার মিলার كن صبورا ধৈর্য ধরুন ধৈর্য ধরুন خذ وقت كافيا ধীরে ধীরে করুন ধীরে ধীরে করুন انتظر لحظه এক মুহূর্ত অপেক্ষা করুন এক মুহূর্ত অপেক্ষা করুন كن حذرا সাবধান সাবধান كن دقيقا في المواعيد সময়নিষ্ঠ হন সময়নিষ্ঠ হন لا تكن غبيا বোকামি করবেন না বোকামি করবেন না